بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي والضحى شپوت پوربان نير والليل إذا سجى شپوت رجنير جاكن اوا هاي نجوم ما ودعك ربك وما قلى تمار پرتيبالوك تماكي پوريتاك كورن ناي এবং তোমার প্রতি বিরূপ হন নাই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা তোমার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা অচিরেই তোমার প্রতিপালক তোমাকে অনুগ্রহ দান করিবেন আর তুমি সন্তুষ্ট হইবে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পান নাই আর তোমাকে আশ্রয় দান করেন নাই ওয়াজাদাকা দাল্লান ফাহাদা তিনি তোমাকে পাইলেন পথ সম্পর্কে অনবহিত অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা তিনি তোমাকে পাইলেন নিঃস্ব অবস্থায় অতঃপর অভাব মুক্ত করিলেন اليتيم فلا تقهر شتران তুমি ইয়াতীমের প্রতি কঠোর হইও না وأما السائل فلا تنهر এবং প্রার্থীকে ভৎসনা করিও না وأما بنعمة ربك فحدث তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা জানাইয়া দাও